বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। লাআল্লাকা বাখিউ নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে করিম নাজিল করেছেন এবং তার দ্বারা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিম দিয়ে সম্মানিত করেছেন। আমরা আজকে তাফসীর করব সূরা আশ-শুআরার। এই সুরার নাম হচ্ছে আশ-শুআরা, যা শায়েরের বহু বচন। শায়ের মানে একজন কবি, আশ-শুআরা কবিদের দল যারা কাব্য রচনা করে। এই সুরা নাম এই জন্যই শুআরা যে এই সুরার শেষ দিকে কবিদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যারা কাব্য রচনা করে তাদের চরিত্রের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শায়ের বা কবি নন, এই বিষয়ে স্পষ্ট করেছেন। তাই ওই শব্দ থেকেই এই সুরার নাম শুআরা। অশ্বআরা ও ইত্তাবিউহুমুল গাউন, এই আয়াত থেকে নামকরণ হয়েছে এই সুরার শুআরা। এই সুরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে নাজিল হয়েছে। এই সুরাই প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অবস্থা, কারণ মক্কী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব লোকদেরকে সম্বোধন করেছিলেন তারা অধিকাংশই কাফের মুশরিক ছিলেন। তো এদের সম্পর্কে বলা হয়েছে যে এরা হেদায়ত গ্রহণ না করলে তুমি আক্ষেপ করে নিজেকে ধ্বংস করিও না, নবীকে সান্ত্বনা দেওয়া হয়েছে। এবং তাদের চরিত্রের কথা বলা হয়েছে যে তারা কে যতই উপদেশ দেওয়া হোক না কেন তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে থাকবে। আর তারপরে বেশ কিছু আম্বিয়া রসুলগণের সংক্ষিপ্ত ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন তাসিন মিম, এগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর যেগুলি দ্বারা আরব মুশরিকদেরকে, যাদের মাতৃভাষা আরবি ছিল, চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা আল্লাহ পাকের কালাম বাণী কোরআনে করিম আল্লাহর নাজিলকৃত তা বিশ্বাস করো, আর মিথ্যা কথা বলিও না যে এটা মুহাম্মাদের রচিত, আর যদি তা না করো তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করো, আর কোরআনের সুরার মতো একটি সুরা বা কিছু আয়াত নিয়ে আসো, কারণ কোরআনে করিম কোনো অন্য অক্ষর দ্বারা আল্লাহ পাক নাজিল করেননি, বরং এই অক্ষরগুলি আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাদের মাঝে রয়েছে। আমি আমার আলোচনার শুরুতে আল্লাহ পাকের প্রশংসার সাথে আরবিতে সংক্ষিপ্ত খুতবাতেও আল্লাহ পাকের প্রশংসা এবং নবীর ওপর সালাত এবং সালাম বলি। কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলমিন নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। লা আল্লাকা বাখিউ নাফসাকা, মনে হচ্ছে যে হে নবী তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে, আল্লাহ ইয়াকুনু মুমিনিন, যদি এরা বিশ্বাস না করে, ইমান না নিয়ে আসে। কেন এত আক্ষেপ কিসের আছে? তোমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, আর তাদের কাজ হচ্ছে গ্রহণ করা। না করে আদা খাবে, স্বাদ পাবে দুনিয়া আখেরাতে। ইন্না শা নুনাজ্জিল আলাইহি মিনাস সামাই আয়া, আমি যদি চাইতাম তো তাদের কাছে আকাশ থেকে কোনো এমন নিদর্শন পাঠিয়ে দিতাম যাতে মানতে বাধ্য হইত, কিন্তু বাধ্য করে জবরদস্তি আমি আমার দিন আমার বিধান মানাবো, এটা আমার নীতিমালা নয়। ফাজাল্লাত আনা কহম লাহা খাজাইন, যদি আমি জবরদস্তি করার চেষ্টা করতাম তাহলে আমি এমন কোন নিদর্শন আকাশ থেকে পাঠিয়ে দিতাম যাতে তাদের ঘাড়গুলি নত হয়ে যেত। অমায়াতেহমিন জিকরে মিনার রহমানে মহদাস, আর তাদের কাছে দয়াবান আল্লাহর পক্ষ থেকে যে কোনো নতুন উপদেশ আসে তখন তারা ইল্লা কানু আনহু মুরিজিন, তাদের বদস্বভাব হচ্ছে মুখ ফিরিয়ে না, মানবে না এরা। ফাকাদ কাযযাবু, এরা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাসাইয়াতিহিম আম্বাও মা কানু বিহি ইস্তাহজিউন, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তার সংবাদ তাদের কাছে শীঘ্রই আসবে, মানে তার পরিণাম বুঝতে পারবে। আওয়ালাম ইয়ারাও ইলাল আর, তারা পৃথিবীকে একটু দেখে না ভালো করে? কাম আম্বাতনা ফিহা মিন কুল্লি জাউজিন করিম, কত উৎকৃষ্ট রকমের আমি ফসল ফল উদ্গত করেছি, কত রকমের উদ্ভিদ গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে উদ্গত করেছেন কার জন্য? আর এটা কে করেছে? তোমাদের দেবদেবীরা করেছে, রব্বুল আলামিন করেছেন। যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা, তার ইবাদত বন্দী করো একমাত্র। ইন্না ফি যালিকা লায়া, নিশ্চয় এতে নিদর্শন রয়েছে। ওমা কান আকসারুহুম মুমিনিন, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না। ওয়াইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আর নিশ্চয় হে নবী তোমার রব লাহুয়াল আজিজ, তিনি মহাপ্রতাপশালী বা মহাপরাক্রান্ত, আর রাহিম বড়ই দয়াবান। তারপরে মূসা আলাইহিস সালামের সংক্ষিপ্ত ঘটনা দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন। ওয়াইজ নাদা রাব্বাকা মূসা, স্মরণ করো যখন তোমার রব মূসা আলাইহিস সালামকে ডাকলেন এই বলে, আনিয়াতিল কওমাজ জালিমিন, জালিম সম্প্রদায়ের কাছে যাও, কওমা ফিরাউন ফিরাউনের জাতির কাছে যাও, আলা ইত্তাকুন তারা কি ভয় করবে না, জানাও তাদেরকে। কালা, তখন মূসা আলাইহিস সালাম বলেছেন, রব্বে হে আল্লাহ, ইন্নি আখাফু আন ইউকাজ্জিবুন, আমাকে ভয় লাগছে যে আমাকে এরা মিথ্যা মনে করবে, মানবে না আমাকে। ওয়ায়াযিকু সাদরি, আর আমার বক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে, ভয়ে কি করে বলবো এই জালেম শাসকের সামনে এই তৌহিদের কথা, যা মানতেই হয়তো রাজি হবেন এত উদ্যত ব্যক্তি। ওয়ালায়ান্তালিকু লিসানি, আর আমার জবান খুলছে না, মনে হচ্ছে জবান শুকিয়ে যাচ্ছে। বড়দের সামনে কথা বলতে গিয়ে, বিশেষ করে জালেমের সামনে কথা বলতে গিয়ে, যে কোনো সময় খুনও করে দিতে পারে, জিহ্বা শুকিয়ে যায়, কথা বেরোয় না। এমনি সাধারণ একজন মানুষ আপনার চাইতে বড় হলে অনেক সময় কথা বলতে গিয়ে কথা বেরোচ্ছে না, কথায় জড়তা চলে আসছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে। ফারসেল এলা হারুন, সুতরাং আল্লাহ হারুনকেও তুমি রসুল বানিয়ে দাও। ওয়ালাহুম আলাইয়া যামবুন, আর আমার এক গুনাহ আছে তাদের সম্পর্কে, কারণ একটি লক্ষ্যে আমি ঝগড়া মীমাংসা করতে গিয়ে সরাতে গিয়ে একটা ঘুষি দিয়েছিলাম, তাতেও মরে গেছিল, অনিচ্ছাকৃত আমি মেরেছিলাম একটা ঘুষি, তাতে সাধারণত মরে না কিন্তু মরে গেছিল, এই পাপে তো আমি অভিযুক্ত আছি তাদের কাছে, অপরাধী। ফাখাফু আন ইয়াক্তুলুন, আমাকে আশঙ্কা লাগছে যে আমাকে তারা খুন করে দেবে। কাল আল্লাহ বলে, কাল্লা, কখনো খুন করতে পারবে না। ফাজহাবা, তোমরা উভয়ে যাও, দুই ভাই যাও। বে আয়াতেনা, আমার আয়াত নিয়ে তৌরাত নিয়ে, ইন্না মাআকুম মুস্তামিউন, নিশ্চয় আমি তোমাদের সাথে শুনছি। আল্লাহ পাক বলছে, ফাতিয়া ফিরাউন, ফিরাউনের কাছে যাও, ফাকুলা, আর তোমরা দুইজনে বলো, ইন্না রাসূল রাব্বিল আলামিন, আমরা বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে দূত রাসূল হয়ে এসেছি। আন আরসেল মানা বানি ইসরায়েল, আমাদের দাবি হচ্ছে যে আমাদের সাথে বানি ইসরায়েলকে, যাদেরকে দাস দাসী বানিয়ে রেখেছেন আপনি, এদেরকে ছেড়ে দেন, এদেরকে নিয়ে আমি সত্য দিনের শিক্ষা দিই, আর এরা স্বাধীন জীবন যাপন করুক। কালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান, তখন ফিরাউন বলতে লাগলো যে মূসা, তুমি তো নিমখারামি, তোমাকে কি বাল্য জীবনে আমরা লালন পালন করিনি, খোটা দিতে লাগলো। ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, এবং আমাদের মাঝে তোমার জীবনের বেশ কিছু কাল, বেশ কয়েক বছর তুমি অতিবাহিত করেছো, আমাদের বাড়িতে তোমার লালন পালন হয়েছে, এটা কি হয়নি? ও ফালতা ফালাতা কাল্লাতি ফালতা, আর যা তুমি করেছো তো করেছো, এই যে খুন করেছো। ওয়ান্তা মিনাল কাফেরিন, তুমি তো বড়ই অকৃতজ্ঞ, এখানে কাফেরিন অর্থ হচ্ছে, কারণ কাফের হচ্ছে বড় অকৃতজ্ঞ, কুফর মানে ছোট কুফুরি হচ্ছে অকৃতজ্ঞ হওয়া, শুক্রিয়া না করা। তো ফেরাউন বলতে চেয়েছিল, তুমি কোথায় কৃতজ্ঞতা করলে, তুমি তো অকৃতজ্ঞ। কালা ফালতু হা, মূসা আলাইহিস সালাম জবাব বললেন, আমি যে এই যে কাজ করেছি, যে আমি যে লোকটাকে খুন করেছিলাম, এজান ওই সময় ও আনা মিনা দল্লিন, তখন আমি দিশেহারা ছিলাম, তখন আমার কাছে ওয়াহিও আসেনি, আল্লাহর পয়গামও আসেনি, আর আমি ইচ্ছা করেও তাকে খুন করিনি। ফাফারারতু মিনকুম, সুতরাং আমি তোমাদের ভয়ে পালিয়েও গেছিলাম। লাম্মা খিফতুকুম, যখন তোমাদের ভয় করেছিলাম। ফাওয়াহাব আলী রব্বি হুকমান, তখন আল্লাহ পাক আমার রব আমাকে বিচার জ্ঞান দান করেছেন, হুকমান নবুয়াত দান করেছেন। ওয়াজা আলানি মিনাল মুরসালিন, এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন। মূসা আলাইহিস সালাম আরো বললেন, ওয়া তিলকা নিমাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদ বানি ইসরাইল, এই যে আমার ওপর তুমি অনুগ্রহ করার খোটা দিচ্ছ, খোটা দাও কাউকে কোনো কিছু উপকার করে দিয়ে, আঘাতমূলক কথা বলা, খোটা দেওয়া, তোকে মানুষ করলাম, আরে তোকে পড়াইলাম, তোকে এত দেখাশোনা করলাম, আর তুই এইরকম, তোকে দান করলাম, ই করলাম, এইরকম কথা বলতে নেই। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি করে থাকেন, আল্লাহর কাছে আপনি পাবেন। সে খারাপ আচরণ করলো, খোটা দেওয়া আল্লাহ পাক নিষেধ করেছেন। এই ফেরাউন খোটা দিচ্ছে মুসা আলি সাল্লামকে, তখন মুসা আলি সাল্লাম বললেন, এই যে তুমি অনুগ্রহের কথা বলছো আমাকে খোটা দিচ্ছ, তা মুন্ন হালে আন আব্বাদ্দা বানি ইসরাইল, আর তুমি কি করেছো, তুমি তো আমার বংশধরকে দাস দাসী গোলাম বানিয়ে রেখেছো, এটাই তোমার বড় অনুগ্রহ যে জুলম অত্যাচার করে স্বাধীন মানুষদেরকে বাড়ির চাকর চাকরানি বানিয়ে রেখেছো। কালা ফেরাউন, তারপরে ফেরাউন বলল, ওমা রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব আবার কি, আমি তো রব। মূসা আলাইহিস সালাম বললেন, কালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরযি, যিনি আসমান সমূহ আর জমিনের প্রতিপালক, ওমা বাইনহুমা, আর এসবের মাঝে যা আছে তার মালিক, ইন কুনতুম মুকিনিন, তোমরা যদি বিশ্বাসী হও তাহলে সেই রবে বিশ্বাস করো। কালা লিমান হাউলাহু, তখন ফেরাউন তার আশেপাশের নেতাদেরকে সংসদ সদস্যদেরকে বলল, আলা তাস্তামিউন, শোনো না কি বলছে, আরে দেখো দেখো মশা কি বলছে, শোনো, এদেরকে বেকুব বানাচ্ছে এখন। কালা রব্বুকুম ওয়া রব্বু আবায়কুম আল আউয়ালিন, মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের প্রতিপালক আর তোমাদের পূর্ববর্তী যুগের পূর্বপুরুষদের প্রতিপালক তিনি আল্লাহ। কালা ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লা মাজনুন, ফেরাউন বলল, তোমাদের কাছে যে রাসূল এসেছে মূসা, এ তো পাগল গো। সব সময় প্রথম দিকে যে কোনো নবী রাসূলগণ এসেছেন তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। আপনি আপনার গ্রামে আপনার এলাকায় যখন সত্য কথা নিয়ে যাবেন আর তারা শিরক করে বিদাত করে, তারা দীন ইসলামের বিধিবিধান পালন করে না, আরে মুসল্লি হয়ে চলে এসেছে, দেখো দেখো, আরে দেখো দেখো কত যে শিক্ষিত, কোথায় পড়েছো তুমি, সব বিভিন্ন রকমের ঠাট্টা মজাক করা শুরু করে, যাতে করে হেয় প্রতিপন্ন হয়ে লজ্জা পেয়ে বসে যায় বাড়িতে। এটা হচ্ছে দুষ্ট প্রকৃতির লোকদের অস্ত্র। কালা রব্বুল মাশরিক ওয়াল মাগরিব ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন, মূসা আলাইহিস সালাম বললেন, পূর্ব পশ্চিমের যিনি রব এবং পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সেসবের তিনি পালনকর্তা, ইন কুনতুম তাকিলুন, তিনি আল্লাহ, যদি তোমরা বুঝার চেষ্টা করো। ফেরাউন বলল, লাইন ইত্তাখাজতা ইলাহান গাইরিল্লাহ আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমার ছাড়া যদি অন্য কোনো উপাস্য গ্রহণ করো যে আরো কোনো আল্লাহ তোমার আছে আর রব আছে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কারারুদ্ধ করে দেব। এই হুমকি দিল ফেরাউন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা জিজ্ঞেস করেন, তোমরা কি জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই অধিক জানেন। তিনি বললেন, তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে সেটাই গীবত। তারা জিজ্ঞেস করলেন, আমি যা বলি তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি কি বলবেন? তখন তিনি উত্তরে বললেন, তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তবে তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে না থাকে তাহলে তার উপর মিথ্যা অপবাদ দিলে। সহিহ মুসলিম চতুর্থ খণ্ড, সৎকাজ, সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায়, হাদিস সংখ্যা 6265। আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে জানতে হবে, শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ, কোনো সন্দেহ নেই, এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুসসালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটাই ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম সূরা শুআরার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন আয়াত নম্বর 30-এ, কালা আওয়ালাউ জিতুকা বিশাইয়্যিম মুবিন, মূসা আলাইহিস সালাম বললেন ফেরাউনকে, তখন ফেরাউন বলল, দেখো তুমি যদি আমাকে রব না মানো, আমার ছাড়া কোনো এলা যদি তুমি বলো যে আছে, তোমার উপাস্য আছে কেউ, তাহলে তোমাকে কারারুদ্ধ করব। এই হুমকি যখন দিয়েছিল, সেই সময় উত্তরে বলেছিলেন মুসা আলাইহিস সালাম, আওয়ালা ওজি তোকা বেশাই মবিন, যদিও তোমার কাছে কোনো স্পষ্ট কথা নিয়ে আসি, আল্লাহ প্রদত্ত স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসি, তারপরেও মানবে না? আল্লাহ ফাতে বি ফেরাউন তখন বলেছে, ঠিক আছে নিয়ে আসো, দেখাও কোনো মজিজা অলৌকিকত্ব নবীদের সাথে যেগুলি অসাধারণ কোনো কিছু আল্লাহ পাক দেন, সেগুলিকে আরবি ভাষা মজিজা বলা হয়, যেটা অনেক সময় নবীরা জানতে পারেন যে তোমাকে দেওয়া হচ্ছে বা হবে বা হয়েছে, আর অনেক সময় জানতে পারেন না যে আমার হাত দিয়ে কী হতে যাচ্ছে। নবীদের এখতিয়ারে থাকে না, এটা আল্লাহর এখতিয়ারে। আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন এরশাদ করছেন যে ফেরাউন বলল, নিয়ে আসো তাহলে তুমি যদি সত্যবাদী হও। ফালকা আসাহ, তখন মুসা আলাইহিস সালাম তার লাঠিকে জমিনে নিক্ষেপ করলেন। ফাইজা হিয়া সুবানু মুবিন, তখন সেটা স্পষ্ট অজগর সাপে পরিণত হয়, বিশাল অজগর সাপ। ওয়ান্নাজা ইয়াদাহ, দ্বিতীয় মুজিজা তিনি দেখালেন, হাতটাকে বগলে দিয়ে টানলেন। ফাইজা হিয়া বায়দাউলিন নাজেরিন, দর্শকদের জন্য সেটা সাদা শুভ্র হয়ে বেরোলো, চমকিতে লাগলো। কালালিল মালাই হাউলাহু, তখন ফেরাউন বিভ্রান্ত করলো নিজের লোকদেরকে, তার আশেপাশে যে নেতৃস্থানীয় ব্যক্তিরা ছিল, বলল ইন্না হাজাল্লা সাহেরুন আলিম, এ তো বড়ই জাদুকর গো, সে বড়ই পণ্ডিত জাদুকর। ইউরিদ আইয়ুখরিজাক মিন আরযিকুম, কারণ মানুষকে যদি এইসব কথা না বলা হয় তাহলে আবার মুসার পথ থেকে ঠেকানো যাবে না, তাই এই ধরনের কথা সে বলল। ইউরিদ আইয়ুখরিজাক মিন আরযিকুম, বেশি তার এই জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের এই মিশর দেশ থেকে বের করে নেবে, বের করে দেবে আর নিজের রাজত্ব করবে, এই হচ্ছে তার মতলব। ফামাজা তামরুন, তাহলে তোমরা কি পরামর্শ দিচ্ছ? তার সদস্যদেরকে বলল যে তোমাদের পরামর্শ কি বলো তো। তখন এরা পরামর্শ দিল, আর যে হু আখাহু, তাকে আর তার ভাইকে একটু অবসর দেন, সময় দেন, কি করছে তামাশাটাও দেখি। ওবাস ফিল মাদায়েনে হাসেরিন, আর হে বাদশাহ, ফেরাউনকে সম্বোধন করে লোকেরা বলল নেতারা, যে বিভিন্ন শহরে ঘোষক পাঠিয়ে দেন। ইয়াতুকা বেকুল্লে সাহারিন আলিম, ওরা ঘোষণা করে যত জাদুকররা আছে এই মিশরে, আর সেই যুগে জাদুবিদ্যা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, সেই যুগে এত বড় বড় জাদুকর ছিল যা তার আগে কোনোদিন ছিল না, এখন আছে না, কেমন পর্যন্ত হবে, বড় বড় পণ্ডিত অভিজ্ঞ জাদুকরদেরকে নিয়ে আসুক, দেখে কম্পিটিশন হবে আর মুসাকে পরাস্ত করতেই হবে। ফাজুমিয়া সাহারাতুল মিকাতি আও মিম মালুম, অতপর যত জাদুকররা ছিল দেশে সবগুলিকে নির্দিষ্ট দিনের নির্ধারিত সময় একত্রিত করা হলো এক মাঠে। ওয়াকিল আলী নাস, আর মানুষকে বলা হলো দেশবাসীকে, হাল আন্তু মুজতামিউন, তোমরা সমবেত হবে কি তামাশা দেখার জন্য, এসো, ঘোষণা করে দেওয়া হলো। লা আল্লানা নাত্তাবিউ সাহারাত ইন কানুহুমুল গালিবিন, আশা করা যায় যে আমরা এই জাদুকরদের আর জাদুকরদের নেতা ফেরাউন, ফেরাউনের অনুসারী হব, আর আমাদের ধর্ম বলিষ্ঠ হবে যদি আমাদের জাদুকররা বিজয়ী লাভ করতে পারে। ফালাম্মা জা আস সাহারা, তো যখন জাদুকররা সব একত্রিত হয়ে আসলো, কালুলে ফেরাউন আইন্না লানা লা আজরান ইন কুন্না নাহনুল গালিবিন, আচ্ছা বাদশাহ বলুন তো, ফেরাউনকে বলল, আমরা যদি জিতে যাই, মুসাকে হারিয়ে দিতে পারি, তাহলে কিছু পাবো? কালার নাম ফেরাউন বলে, হ্যাঁ অবশ্যই, ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, শুধু পাবেই না, টাকা পয়সা দিয়ে বিদায় করবো না, বকশিস দিয়ে বিদায় করবো না, বরং তোমরা আমার অত্যন্ত নিকটবর্তী লোক হয়ে যাবে, ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে, রাজার ঘনিষ্ঠ মানুষ তোমরা হয়ে যাবে। কাল আল্লাহ মুসা, মুসা আলাইহিস সালাম বললেন জাদুকরদের, আল কুমা আনতুম মুলকুন, তোমরা যা নিক্ষেপ করতে চাইছো নিক্ষেপ করো, কি করবে করো, তোমাদের জাদু দেখাও। ফালকাও হেবা আল্লাহম এসি ইয়াহুম, তখন তারা তাদের রশিগুলিকে আর লাঠিগুলিকে জমিনে নিক্ষেপ করলো। ওয়াকালু বে ইজ্জত ফিরাউন, আর তারা বলল ফেরাউনের ইজ্জতের শপথ, ফেরাউনের শপথ করলো, ইন্না লানাহনুল গালিবুন, অবশ্যই অবশ্যই আমরা বিজয়ী হব। ফালকা মুসা আসাহু, আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম তার মুজিজার লাঠি নিক্ষেপ করলেন। ফায়জা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, যা এরা মিথ্যা রচনা করেছিল, কারণ জাদুর তো কোনো বাস্তবতা নেই, দেখতে সাপ লাগছে রশি আর লাঠিগুলি, আসলে কিছুই না, এই জন্য আল্লাহ বলেছেন মিথ্যা বলেছেন, একে যা তারা মিথ্যা রচনা করেছিল, এই জাদুর তামাশা দেখাচ্ছিল, সবগুলিকে মুসা আলাইহিস সালাম মুজিজার লাঠি সাফ হয়ে গিলে ফেলল, একটা লাঠিতে সমস্ত লাঠিয়া রশির সাপকে গিলে ফেলল। ফাউল কিয়া সাহারাত সাজেদিন, তখন যত জাদুকর ছিল সেজদায় অবনত হয়ে গেল। কালু আর বলল, আমান্না বি রব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালকের প্রতি বিশ্বাস করলাম, যিনি রব্বে মূসা ও হারুন, মূসা আর হারুনের রব। তখন ফেরাউন তো একেবারে গরম হয়ে গেল, বলল আমানতুম লাহু কাবলান আযান লাকুম, তোমাদের অনুমতি দেওয়ার আগেই তোমরা ইমান নিয়ে আসলে, আরে আমার তো পরামর্শ করবে, আমি যদি বলতাম তো ঠিক আছে। ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুম আস-সিহর, বুঝেছি, এই তো তোমাদের গুরু, আল্লাযী আল্লামাকুম আস-সিহর, যে তোমাদেরকে এই জাদুর বিদ্যা শিখিয়েছে। ওস্তাদেরকে আর বিরোধিতা করো, ওস্তাদ তোমাদের, ফালা সাউফা তাআলামুন, শীঘ্রই জানতে পারবে এর পরিণাম। লাউকাত্তে আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, এই জাদুগররা অবশ্যই তোমাদের হাত আর পাগুলিকে উল্টো করে কাটবো, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এইভাবে কাটবো। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, আর তোমাদের সকলকে শুলে চড়াবো। কালু, তখন তারা বলল লা যায়রা, কোনো ক্ষতি নাই, কী করবেন আর। জাদুগর রাজারা পরাজিত হওয়ার পরে ইমান নিয়ে এসেছিল আল্লাহ পাকের ওপর, তারা ফেরাউনের ধমকের জবাবে বলল লা যায়রা, কোনো ক্ষতি নেই, ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে, আজকে যাই আর কালকে যাই আর কিছুদিন পরে যাই, তুমি তো প্রাণটাই নেবে আর কি করে নেবে। ইন্না নাতমা আন ইগফির লানা রব্বুনা খাতায়ানা, আমরা এর আশাবাদী যে আমাদের প্রতিপালক আমাদের গুনাহগুলিকে মাফ করে দেবে। অনেক জাদু করেছি, অনেক কুফরি শিরক করেছি, মন্ত্রতন্ত্র করেছি, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আন কুন্না আউয়ালাল মুমিনিন, যে আমরা প্রথম মুমিন হইতে পেরেছি, তোমার আগেই আমরা ঈমান নিয়ে আসতে পেরেছি, এতে আমরা ধন্য হয়েছি। চিন্তা করতে পেরেছেন, একজন মানুষ যখন কুফুরির নাপাকি থেকে শিরক থেকে যখন পবিত্র হয়ে আসে, তখন তার চিন্তাধারা, মন মানসিকতা, মেজাজ কিভাবে দ্রুত পরিবর্তন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়াও হাইনা ইলা মূসা, আর মূসা আলাইহিস সালামকে আমি ওয়াহি করলাম, আন আসরে বে বাদি, আমার বান্দাদেরকে অর্থাৎ বনি ইসরাইল মুমিনদেরকে নিয়ে রাতারাতি বেরিয়ে পড়ো মিসর থেকে, এখানে আর থাকা যাবে না, ইন্নাকুম মুত্তাবাউন, কারণ তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে, অর্থাৎ তোমাদের পিছে হামলা করে আসবে ফেরাউন আর ফেরাউনের সেনাবাহিনী। ফারসালা ফিরাউন ফিল মাদাইনে হাসিরিন, ফেরাউন বিভিন্ন শহরে সংগ্রাহককে পাঠিয়ে দিল, যাও লোকজনকে জমা করে নিয়ে এসো, সেনাবাহিনী সবকে খবর দাও, ইন্না হাওলা লা শিরজিমাতুন কালিলুন, এরা এই মুসার দল একটা ছোট্ট ক্ষুদ্র দল, আর এরা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, আমাদের রাজত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, আমাদের ধর্মের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ওয়াইন্নাহু লানা লাগায়জুন, এরা আমাদেরকে বড় রাগান্বিত করে ফেলেছে। ওয়াইন্না লাজামিউন হাজিরুন, আর আমরা দেশবাসী সকলেই এদের ক্ষেত্রে কিন্তু সোচ্চার সতর্ক। ফাখরাজনাহু মিন জান্নাতি ওয়ায়ুন, আল্লাহ পাক বলছেন এই কৌশলে ফেরাউনকে আর ফেরাউনের সেনাবাহিনীকে অনসারীদেরকে বহু বাগ বাগিচা থেকে আর ঝর্ণা সমূহ থেকে বের করে নিয়ে আসলাম, কত যে ভোগ বিলাস করছিল, আয়েশা আরাম করেছিল, আল্লাহ পাক বের করে দিলেন দেশ থেকে। ও কোনোজিন, আর ধন ভাণ্ডার থেকে, কত যে ধনের ভাণ্ডার ছিল, ওয়া মাকামিন করিম, আর সম্মানসূচক স্থানে তারা বসবাস করতো, সেসব থেকে রাজপ্রাসাদ থেকে বের করে নিয়ে আসলাম। কাজালিক ওয়াওরাসনাহা বনি ইসরাইল, এইভাবে বনি ইসরাইলকে এসব দেশের উত্তরাধিকারী বানিয়ে দিলাম, আল্লাহ এদেরকে ধ্বংস করে বনি ইসরাইলদের হাতে ফেরাউনের রাজত্ব দেশ তুলে দিয়ে দিলেন। ফাত বাউহ মুশরিকিন, এরা সকাল সকাল সূর্য ওঠার সাথে সাথেই এদের পিছে ছুটল। ফালাম্মা তারা আলজাম আন, যখন এই দুই দল পরস্পরকে দেখল, মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গে মুমিনদেরকে নিয়ে আগে আগে চলে যাচ্ছেন, পেছন দিকে তাড়া করে এরা চলে এসছে ধরার জন্য, ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী। একদল অপর দলকে দেখতে পাচ্ছে, ফেরাউনের দল বলছে এই ধরলাম ধরলাম, আর এ বলছে কি যে হইল আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাল আসহাব মূসা, যখন একদল অপর দলকে দেখতে পাচ্ছে, সেই সময় মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বলল মূসাকে, ইন্না লামুদরাকুন, আমাদেরকে তো ধরে ফেলবে, কি করলেন মূসা, আরে মিসরেই থাকতাম, গোলামি করতাম, বেঁচে তো থাকতাম। কালা, মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো হইতে পারে না, ফেরাউন ফেরাউনের সেনাবাহিনী কখনো আমাদের ধরতে পারবে না। ইন্না মাইয়া রব্বি সাইহা, সামনে যে সমুদ্র, সামনে সমুদ্র পানিতে ডুবে মরবো, আর নাহলে পিছন দিকে এরা ধরবে, আর তুমি বলছো যে না। আল্লাহ পাক সম্পর্কে মূসা আলাইহিস সালামের আস্থা ভরসা কত মজবুত, বলছে নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক আছেন, আল্লাহ আছেন, আল্লাহ তার তৌফিকের দিক থেকে, হেফাজতের দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে আছেন, সাহায্যের দিক থেকে আছেন। সাইহা দিন, শীঘ্রই তিনি হিদায়ত করবেন, মানে রাস্তা দেখাবেন, অচিরেই তিনি পথ দেখাবেন। ফাওহাইনা ইলা মূসা, তখন আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালামকে আমি জানিয়ে দিলাম ওহির মাধ্যমে, আন আযরিব বি আসাকাল বাহরা, তুমি তোমার লাঠিটা সমুদ্রে মারো, আঘাত করো সমুদ্রের পানিতে। আল্লাহ বাহার বলেছেন, তাহলে সেটা ছিল সমুদ্র, আর তার নাম হচ্ছে লোহিত সাগর। লোহিত সাগর একটা অংশ ছিল, যার প্রাচীন নাম বাহরে কুলজুম। কিন্তু আমাদের দেশের বক্তারা বলে যে এটা নীল নদ। না, নীল নদ নাই, নদকে নাহার বলা, এখানে নাহার আল্লাহ বলেননি। ফান ফালাকা, তখন পানি দু ভাগে ভাগ হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, আর প্রত্যেকটি অংশ পানির দুই দিকে ভাগ হয়ে রাস্তা শুকিয়ে গেছে। কাত্তাউদিল আজিম, বড় পর্বতের মতো হয়ে গেল, পানি জমে গিয়ে বরফের পাহাড় তৈরি হয়ে গেল। ওয়াজলাফ নাসাম্মাল আখারিন, আল্লাহ পাক বলছেন আর আমি নিকটবর্তী করে দিলাম ওখানে দ্বিতীয় দলকে, মানে ফেরাউনের সেনাবাহিনীকে নিকটবর্তী করে দিলাম। ওয়ানজাইনা মুসা ওমা মাহু আজমাইন, এবং মুসা আলি সাল্লাম এবং তার সাথী সঙ্গীদের সকলকে আমি মুক্তি দান করলাম। সুম্মা আগরাকনাল আখারিন, আর দ্বিতীয় দল এই কাফের জালেম ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদেরকে ডুবিয়ে ধ্বংস করলাম। ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না। ওয়াইন্না রব্বাকা লাহুল আজিজুর রহিম, আর হে নবী তোমার পরওয়ারদিগার প্রতিপালক মহাপ্রতাপশালী বড়ই দয়াবান। এখানে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করেন, আর যারা সত্যের অনুসারী তাদের সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন। বাতিল পন্থীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের সর্বদা যেন বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু নবী না মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। البشر حياتي مل أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো, যার কোন তুলনা নেই। আলিফ লাম মিম, এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই, অক্ষরে অক্ষরে সত্য, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য। যা মহান আল্লাহ পাঠিয়েছেন মুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য, যা সব থেকে পবিত্র বই। আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোন গ্রন্থ নেই। যা মুমিনের জীবনকে আলোকিত করে দেয়, দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন, আজ রাত 10:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি প্রেজেন্টস Learning the wise way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, what the meaning should be to spread the message of Allah subhanahu wa ta'ala. To implement the convincing Islamic cum educational formula to excel in your career, dekhun Career Guidance. প্রতি রবিবার রাত 6:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।